আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার অন্তর্গত লালপুর দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা এই ওলামায়ে মদিনার মানহাজে গড়ে ওঠা মাদ্রাসাটির শুভ উদ্বোধন উপলক্ষে আজকের ইসলামিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে আজাম, আমার যুব কিশোর শিশু ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ এই এলাকাবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট একটি নিয়ামত। যেই এলাকায় একটি বিশুদ্ধ আকীদা, সহি আকীদা এবং সহি মানহাজের মাদ্রাসা গড়ে উঠবে, ওই এলাকাবাসীর জন্য এই প্রতিষ্ঠানটি, এই মাদ্রাসাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় ধরনের নিয়ামত। এই এলাকাবাসীর জন্য এটি একটি বড় আল্লাহর নিয়ামত যে এখানে এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা নামে একটি সহি আকীদা এবং মানহাজের মাদ্রাসা গড়ে উঠবে এবং এটা আজকে আলহামদুলিল্লাহ শুভ উদ্বোধন হচ্ছে। এই এলাকাবাসীর জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত। এখন একটু আগে আমরা শুনলাম যে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নতের দাওয়াত যেভাবে প্রসারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা কসবা উপজেলায়ও দেখেছি আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নতের দাওয়াত খুব সুন্দরভাবে সম্প্রসারিত হচ্ছে, আশুগঞ্জে হচ্ছে, প্রত্যেকটা উপজেলায় আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়াতে তাওহীদ এবং সুন্নতের দাওয়াত প্রচার প্রসার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের মধ্যে বরকত দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সকল দাঈ ইল্লাল্লাহ ভাইয়েরা পরিশ্রম করে দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সহি আকীদার তাওহীদ এবং সুন্নতের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক যেন সবাইকে কবুল ও মঞ্জুর করেন। আমিন বলতেও আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটা দোয়া তো করতে হবে, আল্লাহ পাক যেন ভাইদের দাওয়াতের মধ্যে বরকত দান করেন। আমরা যে দাওয়াতটা দিই কোরআন এবং সুন্নার আলোকে, এই সহি আকীদা এবং মানহাজের দাওয়াত, এটা হলো একটি এলমি দাওয়াত। এই দাওয়াতটা একটি এলমি দাওয়াত, জ্ঞানের দাওয়াত, এটি মূর্খতার বা জাহালতের দাওয়াত না। বাংলাদেশে অনেক ধরনের ইসলামের দাওয়াত আছে, তার মধ্যে অনেকগুলো ইসলামের দাওয়াত হলো মূর্খতা সম্পন্ন ইসলামের দাওয়াত। কিন্তু আমাদের যে দাওয়াতটি ওলামায়ে মদিনার মানহাজে, যে তাওহীদ সুন্নাহর দাওয়াত আমরা এই দেশে দিয়ে থাকি, এই দাওয়াতটা এলেমের দাওয়াত, জ্ঞানের দাওয়াত। এই জন্য দেখবেন আলহামদুলিল্লাহ যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, একটু চিন্তা বোধ শক্তি আল্লাহ পাক দিয়েছেন, তারাই প্রথমে এই তাওহীদ সুন্নতের দাওয়াত গ্রহণ করেন। যারা মূর্খতার মধ্যে ভরপুর, যাদেরকে রাব্বুল আলামিন আকল দেন নাই, বিবেক দেন নাই, বিবেক দিয়ে চিন্তা করার ক্ষমতা দেন নাই, তারা সবসময় এই তাওহীদ সুন্নতের দাওয়াত থেকে দূরে থাকে। তাহলে বোঝা যায় যে এই দাওয়াত প্রসার হইতে হইলে, এই দাওয়াত প্রতিষ্ঠিত হইতে হইলে এই দেশে এলমের বিপ্লব ঘটাইতে হবে। জ্ঞানের বিপ্লব, সহি ফাহামের বিপ্লব, সহি আকীদার বিপ্লব ঘটাইতে হবে। এজন্য আপনার আমরা কোনো ধরনের জঙ্গিবাদে বিশ্বাস করি না, কোনো প্রকারের বল প্রয়োগে, কোনো প্রকারের জোর জবরদস্তি, কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের সন্ত্রাসবাদ, কোনো ধরনের জঙ্গিবাদ, এই নীতিমালা থেকে আমরা সবসময় দূরে, এইটার ধারে কাছেও আমরা বিশ্বাস পোষণ করি না। কারণ আমাদের এই দাওয়াত, এই মানহাজ, এটা এলেমের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এলেমের মাধ্যমে এটা প্রচার প্রসার হবে, এলেমের মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে পড়বে। এজন্য আমাদের যেটা ঘটাইতে হবে সেটা এলেমের বিপ্লব। এই এলেমের বিপ্লব ঘটাইতে হলে আলেম তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, এলেমের কারখানা তৈরি করতে হবে, যেই ফ্যাক্টরি থেকে সহি আকীদা সম্পন্ন ওলামায়ে কেরাম বের হবে, দাঈ ইলাল্লাহ বের হবে। এই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এটাও আমাদের দাওয়াতের বিপ্লবের একটা অংশ। আলহামদুলিল্লাহ, সেই সহি আকীদার, সহি মানহাজের দাওয়াতি বিপ্লবের অন্যতম একটি অংশ হিসাবে আজকে থেকে আলহামদুলিল্লাহ এই আশুগঞ্জ উপজেলায় এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা, এটি সেই এলেমের বিপ্লবের একটি অন্যতম অংশ। আজকে আমরা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমরাও বিরাট সৌভাগ্যবান। সেদিন আমাদের অন্তর ঠান্ডা হবে, সেদিন আমাদের হৃদয় শান্তি পাবে, যেদিন আমরা দেখব এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা থেকে হাফেজ কোরআন বের হয়েছে, যারা সহি আকীদা সম্পন্ন হাফেজ কোরআন, যারা কোরআন বিক্রি করে, কোরআন খতম করে খায় না, যারা কোনো ধরনের বেদাতের সাথে, শিরকের সাথে আপোষ করে না, রমাদান মাসে তারাবির মধ্যে 3G গতিতে, 4G গতিতে, 5G গতিতে কোরআনে কারিমকে তেলাওয়াত তারতিলের দিকে লক্ষ্য না রেখে যেভাবে ইচ্ছা দ্রুত গতিতে তেলাওয়াত করে, কোরআনের বিকৃতি সাধন করে, যে হাফেজ কোরআনেরা উপার্জন করবে না, কোরআনের সহি তারতিলকে যারা এই জমিনে ধরে রাখবে, এরকম হাফেজ কোরআন যেদিন বের হবে, যেদিন এই মাদ্রাসা থেকে এমন ওলামায়ে কেরাম, এমন আলেম বের হবে যারা এই দেশের যত রকমের শেরেক আছে শেরেকের বিরুদ্ধে অবস্থান নেবে, শিরকের সাথে কোনো আপোষ করবে না, এবং কোনো বেদাতি পদ্ধতির মাধ্যমে তারা সমাজ থেকে ইনকাম করার চিন্তা করবে না, এবং এই দেশে তাওহীদ সুন্নতের দায়ী হিসাবে যখন এই মাদ্রাসার ছাত্র বের হবে, তখন ইনশাআল্লাহ আমাদের হৃদয়টা প্রশান্তি লাভ করবে। আমরা দোয়া করি এই মাদ্রাসা যেন আমরা যেই ধরনের আকীদা এবং মানহাজের আলেম হাফেজ কোরআন আমরা চাই, আল্লাহ পাক যেন সেই ধরনের ওলামায়ে কেরাম হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে বের করে দেন। সকলে বলি আমিন। এবং আমরা দুনিয়াতে না থাকলেও হয়তো একদিন আমরা দুনিয়াতে সবাই চলে যাব, থাকবো না, যেদিন এই মাদ্রাসা থেকে ওই রকম আলেম বের হবে, কিন্তু ওই যে ওলামায়ে কেরাম বের হবে, হাফেজ কোরআন বের হবে, তারা আমাদের জন্য সদাকায় জারিয়া হয়ে যাবে, যে আমরা এরকম একটি বাগান, এরকম একটি এলেমের কেন্দ্র, এলেমের কারখানা স্থাপন করার কাজে উদ্বোধনের দিনে, প্রথম দিনে আমরা উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই মাদ্রাসাটিকে, জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসাটিকে আমরা সর্বপ্রকার সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকে আল্লাহ রব্বুল আলামিন যেই রকম তৌফিক দিয়েছেন, কেউ অর্থ দিয়ে, কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে শ্রম দিয়ে, কেউ সন্তান সন্ততি দিয়ে, কেউ এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসাবে, মুহাব্বিন হিসাবে, সকলেই এই মাদ্রাসার পিছনে অবদান রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি কোনোভাবেই না পারে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কোনোভাবেই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারতেছি না, কমপক্ষে শেষ রাত্রিতে উঠে সাহারির সময় তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে হলেও এই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এই অবদানটুকু হলেও রাখবেন, তাহলেও কেয়ামতের ময়দানে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ফোঁটা চোখের পানিকে নাজাতের জরিয়া বানাই দিবেন ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলাটা অনেক প্রাচীন আমল থেকে আলহামদুলিল্লাহ এটা আলেম ওলামার এলাকা, এই এলাকায় অনেক মাদ্রাসা গড়ে উঠেছে, অনেক ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ, এটা বিরাট আল্লাহর নিয়ামত। যেই অঞ্চলে ওলামায়ে কেরাম আছেন, যেই অঞ্চলে মাদ্রাসা আছেন, সেই অঞ্চল আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নতের উপরে দায়েম ও কায়েম আছে, সেই অঞ্চল আল্লাহর বিরাট নিয়ামতের মধ্যে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে দেখতে হয় শুনতে হয় যে এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এত ওলামায়ে কেরাম এত মাদ্রাসার পরেও আমরা দেখি এখানে শেরেকেরও কারখানা, শেরেকের বিরাট বিরাট ফ্যাক্টরি। শেরেকের ফ্যাক্টরি চিনেন তো? কথা কয় না দেখি। শিরকের কারখানা চিনেন? যেখানে রাত দিন ২৪ ঘন্টা শেরেক উৎপাদিত হয় আর শেরেক চলে। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে কবরে সেজদা দেয়, কবর পূজা করে এরকম মানুষ আছে নাই মনে হয় নাকি? কারণ এই দেশে এত মাদ্রাসা এত ওলামায়ে কেরাম, সেই দেশে মানুষ সেজদা করবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ওলামায়ে কেরামের কাজ হলো মানুষ মানুষকে সেজদা করা থেকে, মানুষ একমাত্র খালেক আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করবে, ওই দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটাই ওলামায়ে কেরামের কাজ। যেই জেলায় এত ওলামায়ে কেরাম সেই জেলায় তো একটা মানুষ কবরকে সাজদা করে, কোন দিনদার মানুষকে সাজদা করে এইরকম সাজদাকারী মানুষ খুঁজে পাওয়ার কথা না। কারণ সাজদা করা কাকে? এবাদত একমাত্র আল্লাহকে, সাজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জমিনে আর কেউ সাজদা পাইতে, যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হয় এটা কি? শিরক। আর শেরেক করলে কি হবে বলেন দেখি? শেরেক করলে কি হবে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শেরেক করলে আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর সাথে শেরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে সাজদা করার জন্য আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার চন্দ্রকে সাজদা করিও না, সূর্যকে সাজদা করিও না, আল্লাহর কোন মখলুককে কখনো সাজদা করিও না। وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ, সাজদা করো একমাত্র ওই আল্লাহকে যিনি এই সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আসলেই তাওহীদবাদী একমাত্র আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সাজদা করলে ঈমান চলে যায়, আল্লাহ পাক সকল আমল বরবাদ করে দেন। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, যা করবেন, একটা শেরেক করলে সব বরবাদ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের সামনে গিয়ে সাজদা করে, বা জীবিত ওলি মৃত ওলি কোনো দিনদার মানুষের সামনে যদি সাজদা করে, তাহলে তার ঈমান বাতিল, তার ঈমান শেষ। অথচ আমরা দেখি এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম অনেক মাদ্রাসা, কিন্তু আবার মানুষ কবরে গিয়ে সাজদা করে, জীবিত ওলিকে সাজদা করে, মৃত ওলিকে সাজদা করে, একটু দিনদার মানুষ পাইলে সাজদা করে, কি করে কি করে না? আচ্ছা, তারপরে আসেন এই জেলায় আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা, অনেক ওলামা ইকরাম। তাহলে এই জেলায় তো একটা উঁচু কবর থাকার কথা না। উঁচু কবর বুঝেন মানে কবর হবে সমান, কবর উঁচু হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। মদিনার মধ্যে যত উঁচু কবর আছে সমস্ত উঁচু কবর ভেঙ্গে সমান করে দিবা। সহি মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে যত উঁচু কবর ছিল সবগুলা ভেঙ্গে দিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি আজকে থেকে সব কবর উঁচু কবর ভেঙ্গে সমান করে দিয়ে এসেছি, একটা কবরও মদিনার মধ্যে আর নাই যেটা মাটির থেকে উঁচু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি কেয়ামতের আগে আবার যদি এরকম কবরকে উঁচু করে, একবার ভেঙ্গে সমান করে দেওয়ার পরে আবার যদি কেউ এটাকে আবার নতুন করে উঁচু করে, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যেই দিন নিয়ে এসেছেন সেই দিনের প্রতি কুফরি করল। কি সুবহানাল্লাহ, না নাউযু বিল্লাহ, কিছু বলেন না দেখি আপনারা। এই এলাকায় মনে কিছু বলা লাগে না নাকি? জি তো বলবেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা না একটা কিছু বলতে হবে তো। তাহলে কি বলতে হবে? নাউযু বিল্লাহ, ইমান চলে যাবে, কুফরি হবে কবর উঁচু করলে। অথচ ব্রাহ্মণবাড়িয়া জেলায় উঁচু কবর আছে না, এত আলেম ওলামা, এত মাদ্রাসা থাকে, আবার উঁচু কবর থাকে কেমনে? আচ্ছা এবার আসেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া নাহা আই ইউবনা আলাইহি, কবরের উপরে বাড়িঘর বানাইতে, আস্তানা বানাইতে, বিল্ডিং বানাইতে, এগুলো বানাইতে নিষেধ করেছেন। সহিহ হাদিস, স্পষ্ট হাদিস, এই ব্যাপারে কারো কোনো পৃথিবীর দ্বিমত নাই, সবাই একমত যে কবরকে উঁচু করা যাবে না, কবরের উপরে ঘর বাড়ি বানানো যাবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা মনে হয় নাই নাকি? কবরের উপরে ঘর বাড়ি আছে নাই? কবরের উপরে সুন্দর করে বাড়ি বানানো, এবং বাড়ি বানায় বানায় প্রতি বছর সেখানে রং করা হয়, সুন্দর করে চুনকাম করা হয়, সাজানো হয়, আবার যে আল্লাহর ওলি মারা গেছেন তার কবর উঁচু করে উপরে মশারি দেওয়া হয়। মশা কামড়ায় দিব হুজুরের, হুজুরকে মশা কামড়ানোর সম্ভাবনাও আছে, এই জন্য সুন্দর মশারিও দেওয়া হয়। আবার হুজুরের মাঝে মাঝে বিয়ে শাদী হয়, হুজুরের মাঝে মাঝে এজন্য স্বামী আনা টাঙ্গাই দেওয়া হয়। আবার দেখা যায় প্রতি বছর ওরস হয়, ওরস হলো নববধূর অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, আবার ওইরকম ওরস মোবারক হয়, মানে হুজুরের বিয়ে হয় প্রতি বছর বছর, কবরে বসে বসে বিয়ে করে, রং তামাশা করে, এগুলোর বিয়ে শাদীর অনুষ্ঠানও হয়। তাহলে আমি বলতেছিলাম এটাই, যে যেই জেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এত বড় বড় মাদ্রাসা, এত ওলামায়ে কেরাম, কিন্তু সেই দেশে দুঃখজনক সেই এলাকায় সেই অঞ্চলে শিরকের কারখানা, শিরকের অসংখ্য ফ্যাক্টরি বিদ্যমান আছে কি নাই? আপনারাই সাক্ষী, আপনারাই এলাকার মানুষ, আপনারাই ভালো করে জানেন, অসংখ্য শিরকের কারখানা, শিরকের ফ্যাক্টরি এই এলাকায় তাবিজ তোমার আছে কিনা? এত আলেম থাকলে আবার তাবিজ থাকে কেমনে? তাবিজ আছে? হ্যাঁ, নাই মনে হয়। তাবিজ চিনেননি আপনারা? কোনগুলা? হ্যাঁ, এগুলা হাতের মধ্যে থাকে, গলার মধ্যে থাকে, কোমরের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, এগুলা দেওয়া কি জায়েজ আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, তাবিজ লটকায়, সে আল্লাহর সাথে শিরক করে। তাহলে আলেম ওলামা থাকলে সেখানে আবার তাবিজ থাকে কেমনে? সেখানে তাবিজ থাকার কথা না, কারণ এটা শিরক। তাবিজ তোমার ঝুলাইলে, হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে যদি কেউ তাবিজ ঝুলায়, শিরক। অথচ ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনারা বলতেছেন এগুলো নাকি আছে। তারপরে আপনার বেদাত, যেই দেশে ওলামায়ে কেরাম আছে সেই দেশে কোনো বেদাত থাকার কথা না, কি বলেন? ওলামায়ে কেরাম সবসময় সোচ্চার থাকবেন বেদাতের বিরুদ্ধে, কোন বেদাত যাতে ইসলামের মধ্যে তৈরি না হয় এই ব্যাপারে ওলামায়ে কেরাম সবসময় সজাগ থাকবেন। কিন্তু আপনাদের এলাকায় বেদাত আছে? আছে। বেদাত করলে কি উপকারিতা বলেন তো দেখি। বেদাতের উপকারিতা হলো বেদাত করলে জাহান্নামে যেতে হয়, বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগে। কিন্তু বেদাতটা দেখতে অনেক সুন্দর, বেদাতটা দেখতে অনেক মজাদার, দেখতে অনেক ভালো জিনিস মনে হয়, কিন্তু ভালো কাজ করে কোথায় যেতে হয়? জাহান্নাম। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাতের পরিণতি জাহান্নাম। তো ওই বেদাত তো ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলহামদুলিল্লাহ নাই, বেদাত মুক্ত ব্রাহ্মণবাড়িয়া নাকি আছে? আচ্ছা, বেদাতের মধ্যে দুই একটা বেদাত বলি। আপনাদের এলাকায় কি বালাগাল উলা বিকামালিহি আছে না? আপনারা শুনছেন কোনদিন এটা? হ্যাঁ, এটা তো এই এলাকায় থাকার কথা না ব্রাহ্মণবাড়িয়া, কারণ এই দেশ আলেম ওলামার দেশ। কারণ বালাগালুল্লাহ হলো একটা কবিতা, এটা দরুদ না, এটা কি শেখ সাদি রহমতুল্লাহ এর কবিতা। তো কবিতা তো দরুদ হইতে পারে না, দরুদ এক জিনিস, কবিতা আরেক জিনিস। কবিতা আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, কবি যে কেউ হইতে পারে, কিন্তু এবাদত সবাই বানাইতে, এবাদত বানানোর একমাত্র ক্ষমতা কার? আল্লাহ পাক নির্দেশ দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এবাদতটা কেমনে করতে হবে এটা দেখাই দিবেন। তাহলে কোন কবি কোনদিন এবাদত বানাইতে পারে না, কবি কবিতা লিখতে পারে। তো শেখ সাদি রহমতুল্লাহ কবিতা লিখছেন, এটা দরুদও না মিলাদও না, কি বলেন? অথচ আপনাদের ব্রাহ্মণবাড়িও বলতেছেন এটা দিয়ে নাকি বাড়ি উদ্বোধন করে, ঘর উদ্বোধন করে, দোকান উদ্বোধন করে, গাড়ি উদ্বোধন করে, টয়লেট উদ্বোধন করে, সব উদ্বোধন হয় এটা দিয়ে, হয়নি? কি বলেন? তাহলে আপনাদের এলাকায় বোঝা যাচ্ছে বেদাত আছে। আবার কোন কোন এলাকায় দেখা যায় যে মানুষ দরুদ পড়তেছে, দরুদ পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়ায় যায়, ইয়া নবী সালামু আলাইকা, এরকম বলে বলে দাঁড়ায় যায়। আপনাদের এলাকা তো এটা নাই আলহামদুলিল্লাহ, কি আছে? কি কয় এই দেশে? এত ওলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়া, এত বড় বড় মাদ্রাসা, এই দেশে তো এই জাতীয় শিরিকি কাজ কারবার থাকার কথা না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাম দিব, সালাম কেমনে দিতে হবে আল্লাহ পাক শিখাই দিছেন না? শিখাইছেন। আত্তাহিয়াতুর মধ্যে সালাম পড়েন কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সালাম দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিছেন। তাহলে আত্তাহিয়াতুর মধ্যে আমরা যে সালাম দিই, দাঁড়ায় দাঁড়ায় দিই না বসে বসে দিই, আত্তাহিয়াতুর মধ্যে কেমনে দিই সালামটা? তাহলে আত্তাহিয়াতুর মধ্যে, নামাজের মধ্যে যদি বসে বসে দিতে পারি, তো অন্য সময় দাঁড়াতে হবে কেন? দাঁড়ানো লাগবে কেন সালাম দিতে গেলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব, যে অবস্থায় আছে সেই অবস্থায় দিব, কিছু বসে বসে দিলাম, হঠাৎ করে লাপমারি দাঁড়াই গেলাম, কারণ কি? যদি বিশ্বাস করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসছেন, আমি দরুদ পড়ি, দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হয়ে গেছেন, শেরেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব জায়গায় হাজির হন না। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির সব জায়গায় হাজির, সব দেখেন, এটা শিরকি আকীদা, এটা শিরক। তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ সালাম আল্লাহ পাক যেভাবে শিখেছেন সেভাবে দিব। কিন্তু এই যে পদ্ধতিগুলো, সিস্টেমগুলো, এগুলো কি? এগুলো শিরিক এবং বেদাত। খতম আসেনি আপনাদের দেশে? খতম, বড় খতম, ছোট খতম, মাঝারি খতম, হালকা খতম, মোটা খতম, চিকন খতম আছে এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় কোনো খতম আমাদেরকে শিখান নাই, সাহাবায়ে কেরাম শিখান নাই, যুগে যুগে সালাফে সালেহীনেরা শিখান নাই। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলা এত মাদ্রাসা, এত ওলামায়ে কেরাম, তারপরেও আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত যে আমরা অসংখ্য শেরেক দেখতে পাচ্ছি, বেদাত দেখতে পাচ্ছি। এখন এই শেরেক আর বেদাত দূর করা দরকার আছে কি নেই, নাকি শেরেক বেদাত এইভাবে চলতে থাকবে? এই শেরেক বেদাত সমাজ থেকে দূর করা ফরজ। এই দূর করার জন্য আমি আপনি যত মুসলিম আছে আমাদের উপরে এটা ফরজ, দায়িত্ব। এখন কেমনে দূর করবেন? আপনি যখন দূর করতে যাবেন তখন প্রথম যদি যাই বলেন যে খবরদার আল্লাহর ওলির কবরে সাজদা করা যাবে না, এগুলো করলে শেরেক, আপনাকে বলবে যে মিয়া, যে এই আল্লাহর ওলি আমি কি করি না করি সব দেখে, আল্লাহর ওলি সব জানে, আল্লাহর ওলির বরকতে দেখেন আমার ব্যবসা বাণিজ্যে কত উন্নতি হয়েছে, আল্লাহর ওলির কারণে আমার এই কোটি কোটি টাকা পয়সা হয়েছে। এই জাতীয় মূর্খতা সুলভ কথাবার্তা গুলো দূর করতে হলে দরকার কি? এলেম, এলেম লাগবে। এলেম না হইলে জাহেল মানুষকে সারা জীবন বুঝাইও শেরেক দূর করাইতে পারবেন না। কারণ এইটা বুঝতে হলে, তাওহীদ বুঝতে হলে, শেরেক বুঝতে হলে তার ভিতরে কিছু জ্ঞান থাকা লাগবে, এবং এই জ্ঞানটা এমন জ্ঞান হতে হবে যেই জ্ঞান মানুষের চিন্তা জগতে পরিবর্তন আনে। আবু জাহেলের কাছেও কিন্তু জ্ঞান ছিল, বিশাল জ্ঞান ছিল। আবু জাহেল কিন্তু মূর্খ ছিল না, অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞানী হবার পরেও তার জ্ঞানটা কোনো কাজে আসে নাই। ওই জ্ঞান দিয়ে সে তাওহীদ ছিঁড়ে নাই, ওই জ্ঞান দিয়ে শেরেক ছিঁড়ে নাই। এজন্য এমন আলেম লাগবে, এমন এলেম লাগবে যেই এলেম দিয়ে তাওহীদ ছিঁড়া যায়, শেরেক ছিঁড়া যায়। এমন আলেম যেই আলেম তাওহীদের পক্ষে থাকবে, শিরকের বিরুদ্ধে থাকবে। এমন আলেম দরকার যেই আলেম সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে। যেই আলেম সুন্নত আর বেদাতের পার্থক্য বুঝে। এই জন্য বর্তমানে বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক এলাকায় এইরকম জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়ে পড়েছে। আজকে এই জন্যই মাদ্রাসা জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার দরকার। এই জন্যই এই বাংলার জমিন থেকে শিরিক এবং বেদাতকে উৎখাত করার জন্য, তাওহীদ এবং সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য যেই এলেমের বিপ্লব, যেই জ্ঞানের বিপ্লব, যেই জ্ঞানের মাধ্যমে এগুলো মানুষকে স্পষ্ট করে দেওয়া যায়, ওই জাতীয় জ্ঞান বিতরণের জন্যই এরকম মাদ্রাসা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তার সাথে সাথে আমাদের সবাইকে এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতে হবে, এটা আমাদের ইমানের দায়িত্ব। এই এলাকাবাসী সকল ভাই বোনকে অনুরোধ করব যে আমার সম্মানিত ভাই ও বোনেরা এই মাদ্রাসাকে সর্বপ্রকার সহযোগিতা করবেন। কিন্তু আজকে আপনাদের সহযোগিতা হয়তো তত ভালো লক্ষ্য করি নাই, ইনশাআল্লাহ সামনে থেকে সহযোগিতা আরো ভালোভাবে লক্ষ্য করব এটাই আশা করি। কারণ আজকে আমাদের এলাকায় ওই নোয়াখালী অঞ্চলে একটা কথা আছে যে মানে যখন মেহমান আসে, মেহমানকে খাওয়াইলেন, মেহমানদারি করলেন, করার পরে যদি মেহমান উঠি চলে যায়, এটা কিন্তু মেহমানের ভদ্রতা না। খাওয়া দাওয়া করাইলে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসতে হয়, কিন্তু দেখতেছি এই এলাকার বাইরেরা সব চলে গেছে, খাওয়া দাওয়ার পরে বসে নাই। কিন্তু খাওয়া দাওয়ার পরে বসার দরকার ছিল, খোঁজ খবর রাখা দরকার ছিল না, আজকে কেন খাওয়াইলো, কেন দাওয়াত, এখানে কি, কারা আসবেন, কারা কথাবার্তা বলবেন, একটু শুনে যাই কি বলে, এগুলো তো একটা সৌজন্যতা, একটা ভদ্রতা, এগুলো আমাদেরকে বজায় রাখতে হবে। এজন্য আগামীতে ইনশাআল্লাহ এই মাদ্রাসার যে কোনো প্রোগ্রামে যে কোনো সময় আপনাদেরকে ডাকা হবে, ইনশাআল্লাহ এখানে এসে আপনারা সময় দিবেন, বসবেন, কথাবার্তা শুনবেন। খাওয়া দাওয়া মূল বিষয় না, খাওয়াইলো কি খাওয়াইলো না এটা মুখ্য বিষয় না। খাবার তো আপনি বাড়িতেও খাইতে পারবেন, যে কোনো জায়গায় খাইতে পারবেন, খাবার একটা বিষয় না, কিন্তু এখানে তো মূল দাওয়াত হলো আপনার এই কথাবার্তা শোনার জন্য, দিনই আলোচনা বসার জন্য দাওয়াত। আপনাদেরকে তো মূলত খাবার জন্য দাওয়াত দেয় নাই, খাবার তো আপনারা এখানে আসলেন মেহমান হিসাবে, মেহমানদারি করতে হবে, খাওয়াইতে হবে, কিন্তু মূল আপনাদেরকে যে উদ্দেশ্যে আজকে দাওয়াত দেওয়া হয়েছে সেটি হলো এখানে অনেক ওলামায়ে কেরাম আসবেন, কোরআন সুন্নাহর কথাবার্তা হবে, সেগুলো শোনার জন্য। ইনশাআল্লাহ সামনের থেকে এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমান দুনিয়াতে, সারা পৃথিবীতে বর্তমানে ফেতনা আর ফেতনা, ফেতনা আর ফেতনা, অসংখ্য ফেতনা আর কবলে সারা দুনিয়া। একজন মুমিনের পক্ষে ইমান রাখা খুবই কষ্টকর, খুবই কষ্টকর, কারণ অসংখ্য ফেতনার বেড়াজালে বর্তমানে মুসলিম উম্মাহ। সেখানে আপনি সূক্ষ্মভাবে চিন্তা করবেন যে এই পৃথিবীর সকল ফেতনার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ কোন এলাকার, কোন অঞ্চলের, কোন জায়গার ওলামায়ে কেরামের, এটা আপনাকে প্রথম খুঁজে বের করতে হবে। কারণ আপনি ইমানের উপরে চলতে হইলে, তাওহীদের উপরে চলতে হইলে ওলামায়ে কেরাম ছাড়া চলতে পারবেন না। নিজে নিজে আপনি ইচ্ছা করলে কোরআন সুন্নার উপরে চলতে পারবেন না, কারণ আপনি নিজে নিজে কোরআন সুন্নার প্রত্যেকটা জিনিস আপনি ভালো করে বুঝবেন না। আপনাকে কোনো না কোনো আলেমের অনুসরণ করতেই হবে, যে কোনো আলেমের অনুসরণ করতেই হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। এই উলিল আমর হলো আল উলামা ওয়াল উমারা, উলামায়ে কেরাম এবং শাসকেরা, এরা হলো উলিল আমর। এদের কথা মানতে হবে, এদের আনুগত্য করতে হবে, এদের কথা শুনতে হবে। তাহলে ওলামায়ে কেরামের আনুগত্য ছাড়া, ওলামায়ে কেরামের কথা শোনা ছাড়া আপনি আমি দ্বীনের উপরে চলতে পারব না। এখন এই এলেমটা একটা দ্বীন। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন ইন্না হাযাল ইলমা দ্বীন, এলেম হলো এক দ্বীন, মানে ইসলামের আরেক নাম এলেম। এলেম ছাড়া ইসলামে কিছু হয় না, ইমানও হয় না, কোনো আমলও হয় না, সবকিছুর মধ্যে এলেম লাগে। এজন্য ফানজুরু আম্মান তাখুজুনাহু, তুমি ওই এলেমটা কার থেকে নিতেছ, কোথা থেকে নিতেছ, এটা তোমাকে দেখতে হবে, এটা দেখে এলেম নিতে হবে। এখন সারা দুনিয়াতে আমি আপনি কোন ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করব? আপনি আমি কি ইন্ডিয়ার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করব, নাকি পাকিস্তানের ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করব, নাকি ইরানের ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করব, নাকি আফ্রিকার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করব, নাকি মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করব? এটা আগে আপনাকে আমাকে ঠিক করতে হবে, কোন আলেমকে আমি অনুসরণ করব। এবং বর্তমান দুনিয়াতে সবচেয়ে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের ওলামায়ে কেরাম কারা, প্রথমে এটা খুঁজে বাহির করতে হবে। এটা যদি খোঁজেন আপনি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের ওলামায়ে কেরাম মদিনা মুনাব্বারাতে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি নিরপেক্ষভাবে, খালেসভাবে, মুখলিসভাবে যদি আপনি দ্বীন অনুসরণ করতে চান, যদি সঠিক আকীদা মানহাজ খোঁজেন, তে সবচেয়ে বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ মানহাজের ওলামায়ে কেরাম খুঁজে পাবেন আপনি কোথায়? মদিনা মুনাব্বারায়। কারণ কি বলে, মদিনা মুনাব্বারার আলেম আমি বিশুদ্ধ এটা বুঝবো কেমনে? কারণ অন্যান্য এলাকার ওলামায়ে কেরাম তো তাদের পাগড়ি অনেক লম্বা, তাদের দাড়ি অনেক লম্বা, চেহারা নুরানি, তারপরে রং বেরঙ্গের পাগড়ি থাকে, কত সুন্দর লেবাস। তা আমি বুঝবো কেমনে যে মদিনার আলেম সবচেয়ে বিশুদ্ধ আর অন্যান্য জায়গার আলেম আলেমের চাইতে, এটা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটা সূত্র দিব। এই সূত্রগুলো দিয়ে আপনি বের করবেন যে কোন জায়গার আলেম সবচেয়ে বেশি বিশুদ্ধ। এক নম্বর সূত্র হইল, সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের মধ্য থেকে আপনি প্রথম সূত্র দিয়ে হিসাব করবেন যে কোন জায়গার ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে বিশুদ্ধ আকীদার অধিকারী। কয়েকটা প্রশ্নের জবাব খুঁজবেন আল্লাহর ব্যাপারে আকীদা। এক নম্বর হলো আল্লাহ কোথায়, এটা কার কোন আকীদা? মদিনার আলেমদের কি আকীদা, পাকিস্তানের আলেমের কি আকীদা, ইন্ডিয়ার আলেমের কি আকীদা, বাংলাদেশের আলেমের কি আকীদা, এইটা খুঁজে পাইবেন। ইরানের আলেমদের কি আকীদা, এটা খোঁজেন আল্লাহ কোথায়, আল্লাহর কি আকার আছে কি নাই, আল্লাহ কি সর্বত্র বিরাজমান কিনা, আল্লাহ কোথায় থাকেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাগুলো, আল্লাহর গুণাবলীগুলো, এই বিষয়গুলোর উত্তর খোঁজেন, খুঁজে বের করেন যে কোন জায়গার আলেমেরা এই ব্যাপারে কি উত্তর দিচ্ছে। কারণ হেদায়েত পাইতে হলে একটু চিন্তা গবেষণা করতে হবে, একটু ব্রেন খাটাইতে হবে, না হয় এমনি আল্লাহ পাক হেদায়েত দিবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই আমার দিকে হেদায়েতের জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিব। চেষ্টা না করলে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখাই দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কারা সবচেয়ে বিশুদ্ধ আকীদার অধিকারী আপনি খুঁজে বের করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির কিনা, এই ব্যাপারে পৃথিবীর কোন অঞ্চলের আলেমেরা কাকে কি অনুসরণ করেন, কি বিশ্বাস করেন। তারপরে আপনি খুঁজে বের করেন পৃথিবীর ওলামায়ে কেরামদের মধ্যে থেকে কারা একমাত্র তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, আর কারা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তরিকায়ে সিস্তিয়া, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে সিস্তিয়া নিজামিয়া, তরিকায়ে সিস্তিয়া সাবেরিয়া, এগুলো কোন অঞ্চলের ওলামায়ে কেরাম অনুসরণ করে, আর একমাত্র তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অঞ্চলের ওলামায়ে কেরাম অনুসরণ করে আপনি খুঁজে দেখেন, খুঁজলে পাবেন ওলামায়ে মদিনা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকা অনুসরণ করেন না। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান এসব অঞ্চলের ওলামায়ে কেরাম খুঁজে বের করেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে আরো 126 তরিকার অনুসরণ করে। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা রেখে গেছেন একটা, তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি খুঁজে পাবেন যে ওলামায়ে মদিনায় হলো বিশুদ্ধ আকীদা এবং মানহাজের অনুসারী। এরপরে আসেন, যত শিরক যত বেদাত, এই শিরিক এবং বেদাতের সাথে কোন অঞ্চলের ওলামায়ে কেরাম বেশি আপোষ করেন আর কারা আপোষহীন, মদিনা মুনাব্বারা গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ শিরক মুক্ত, বেদাত মুক্ত। আর সমগ্র পৃথিবীর সব অঞ্চলে ঘুরে দেখেন, এখানে ওলামায়ে কেরাম পাশেই শিরক, এখানে ওলামায়ে কেরাম পাশেই বেদাত। আর আরো খুঁজে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়তা দিয়ে গেছেন কিয়ামতের আগে পৃথিবীর সব জায়গায় দাজ্জাল ঢুকবে, কিন্তু মক্কাতে মদিনাতে দাজ্জাল ঢুকতে পারবে না। তাহলে দাজ্জাল যেখানে ঢুকবে সেখানের ঈমান, আমল, এলেম সব নষ্ট করে ফেলবে। দাজ্জালের কাজে হলো নষ্ট করা। যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না ওই অঞ্চল, ওই এলাকা ফেতনা মুক্ত এলাকা, ভেজাল মুক্ত এলাকা, ভেজাল মুক্ত অঞ্চল। তাহলে মদিনা মুনাব্বারাতে কখনো দাজ্জাল ঢুকবে না, সুতরাং এখানে কোনো ফেতনা ঢুকবে না। এটা ফেতনা মুক্ত, দাজ্জাল মুক্ত, নির্ভেজাল একটা এলাকা মদিনা মুনাব্বারা। তাহলে এখানকার ঈমান, এখানকার আমল, এখানকার আকীদা, এখানকার এলেম, এটা দাজ্জাল মুক্ত এলেম, দাজ্জাল মুক্ত ঈমান, ফেতনা মুক্ত ঈমান, ফেতনা মুক্ত আমল। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। কিয়ামতের আগে ঈমান সারা পৃথিবী থেকে আশ্রয় নিবে মদিনা মুনাব্বারাতে। যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, সাপ তার গর্ত থেকে বের হয়ে চারিদিকে ঘুরে আবার তার গর্তে ফিরে আসে, ঠিক ঈমান কিয়ামতের আগে আবার মদিনাতে আশ্রয় নেবে। এই জন্য মদিনার আরেক নাম হলো দারুল ঈমান, ঈমানের কেন্দ্র, ঈমানের বাড়ি, ঈমানের নগরী। তাহলে যেই জায়গায় ঈমান আশ্রয় নিবে সেই জায়গায় ঈমান, বিশুদ্ধ ঈমান পাওয়া যাবে। এই জন্য কিয়ামতের আগে যখন সারা দুনিয়ার ঈমানের মধ্যে শিরক ঢুকবে, বেদাত ঢুকবে, কুফর ঢুকবে, নেফাক ঢুকবে, ভেজাল ঢুকবে, ভেজাল মুক্ত নির্ভেজাল তাওহীদি ঈমান পাওয়া যাবে মদিনা মুনাব্বারায়। এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1400 বছর পর্যন্ত এই যুগে যুগে মদিনা মুনাব্বারা কখনো আলেম শূন্য হয় নাই। মদিনা মুনাব্বারাতে যুগে যুগে 1400 বছর ধরে পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম মদিনা মুনাব্বারাতেই থাকতেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম যারা ছিলেন তারা মদিনায় থাকতেন। তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় আলেম মদিনায় থাকতেন। তাবে তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় আলেম মদিনায় থাকতেন। তারপরেও যুগে যুগে যুগে যুগে বড় বড় উলামায়ে কেরাম মদিনাতে ছিলেন। কিয়ামতের আগেও মানুষ যখন আলেম খুঁজবে, সঠিক আলেম খুঁজবে, কোরআন সুন্নার আলেম খুঁজবে, তখন মদিনাতেই খুঁজে পাবে। এবং আজকের জামানায় এই 2019 সালে আপনি সারা পৃথিবী খুঁজে দেখেন সবচেয়ে বড় আলেম বর্তমানে মদিনাতে আছে। এটা শত্রু অস্বীকার করতে বাধ্য হবে যে আজকের দুনিয়াতে সবচেয়ে বড় ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নার আলেম তারা মদিনায় আছে। এবং মসজিদে নববীতে দেখবেন বিশ্ব সেরা ওলামায়ে কেরাম বসে বসে বুখারীর দার্স দিচ্ছেন, মুসলিমের দার্স দিচ্ছেন, বিভিন্ন হালাকা করতেছেন, দার্স দিচ্ছেন সারাদিন মদিনার। আপনার মসজিদে নববীতে একটা ইসলামিক ইউনিভার্সিটি, এবং এখানে যে সকল ওলামায়ে কেরাম হালাকা করতেছেন, দার্স দিচ্ছেন, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় আলেম। তাহলে আপনার বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ মদিনার ওলামায়ে কেরামদের মধ্যেই আছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকের যুগে ফেতনা মুক্ত, বেজাল মুক্ত, নির্বেজাল তাওহীদি ঈমান এবং সুন্নতি আমল যদি আমরা খুঁজি, তাহলে নিশ্চিন্তায় ওলামায়ে মদিনাকে অনুসরণ করতে পারি। ওলামায়ে মদিনার অনুসরণের মাধ্যমে আমি আপনি ফেতনা মুক্ত, শেরেক মুক্ত জীবনযাপন করতে পারি। এই জন্যই আমরা এই দেশের মানুষকে ওলামায়ে মদিনার মানহাজে, ওলামায়ে মদিনার আকীদার আলোকে আপনাদেরকে, এই দেশের মানুষকে আমরা আহ্বান জানাই যে ভাইয়েরা আসেন, আমরা ওলামায়ে মদিনাকে অনুসরণ করার চেষ্টা করি। তাহলে শেরেক মুক্ত তাওহীদি ঈমান গড়তে পারবো, বেদাত মুক্ত সুন্নতি আমল গড়তে পারবো। এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা, এটা হবে জামিয়া ইসলামিয়া বিল মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারার যে ইসলামিক ইউনিভার্সিটি, ওই ইসলামিক ইউনিভার্সিটির আকীদা মানহাজের উপরে ইনশাআল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার আদর্শ হবে, আখলাক হবে ওলামায়ে মদিনার আখলাক, ওলামায়ে মদিনার আকীদা, ওলামায়ে মদিনার মানহাজ ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসার ব্যাপারে কোনো কথাবার্তা থাকলে, কোনো আপত্তি থাকলে আপনাদেরকে অনুরোধ করব মদিনা চলে যাবেন। মদিনা মুনাওয়ারা গিয়ে সেখানকার ওলামাদের সাথে বসে বিষয়টা সমাধা করে আসবেন। মানে বাংলাদেশে চিৎকার না দিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষের সামনে অপপ্রচার না করে, মিথ্যা কথাবার্তা না বলে, হুঙ্কার না দিয়ে, মাইক না ভেঙে সুন্দর মতে মদিনা চলে যাবেন। মদিনা মুনাওয়ারা গিয়ে মসজিদে নববীতে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা সবাই সেখানে বসা আছেন, সেখানে গিয়ে আপনারা বাহাস করবেন, কথাবার্তা বলবেন যে এটা ভুল, এটা ঠিক না, তাদেরকে ঠিক করায় দিয়ে আসবেন। তারা যদি মদিনা থেকে বলে না ঠিক আছে এটা ভুল, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিব এটা ভুল। এই জন্য বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে, গ্রামে গঞ্জে আমরা এই ওলামায়ে মদিনার মানহাজের বিরুদ্ধে চিৎকার না দিয়ে, আমরা এইসব কথাবার্তা অপপ্রচার মিথ্যা কথা না বলে আমরা মদিনা গিয়ে এগুলো সমাধান করে আসতে পারি। কারণ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ওলামায়ে মদিনার মানহাজের মাদ্রাসা। এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসা থেকে আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই মাদ্রাসায় পড়াইবেন, ইনশাআল্লাহ বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আমল পাবে ইনশাআল্লাহ। এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারে। এখানে কোনো শেরেক বেদাতের কোনো আশ্রয় থাকবে না। শেরেক বেদাত মুক্ত তাওহীদ এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত হয়ে এক একজন দাঈ আল্লাহ তৈরি হবে ইনশাআল্লাহ। এই দাঈ আল্লাহ তৈরি হোক আমাদের সন্তানেরা, এটাকে আমরা চাই, চাই না মনে হয় কথা বলেন না কি, আমরা চাই আমাদের সন্তান যেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন শেরেক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদি ইমানের অধিকারী, সুন্নতি আমলের অধিকারী, এবং আমাদের সন্তানরা যেন এক একজন এরকম দায়ী আল্লাহ তৈরি হতে পারে, এটা আমরা সকলে চাই ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকেই আমাদের ছেলে মেয়ে সব এখানে ভর্তি করা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আশেপাশের ভাই বোনদেরকে আমরা দাওয়াতি কাজ করবো যে ভাই, যে মদিনা মুনাব্বারার আদলে, মদিনা মুনাব্বারার মতো, মদিনার মতো আলেম তৈরি করার জন্য এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পুরা বাংলাদেশের মধ্যে একটা অনুকরণীয় মডেল মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার মানুষের জন্য একটা মডেল মাদ্রাসা বানিয়ে দেন। সকলে বলি আমিন। এটা নামে রাখা হয়েছে মডেল মাদ্রাসা, যে এই মাদ্রাসাকে সবাই মডেল হিসাবে ধরে সবাই অনুসরণ করবে ইনশাআল্লাহ। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের এই মাদ্রাসা। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এই মাদ্রাসার দিকে সব সময় খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশে একটা তাওহীদি সমাজ, সুন্নতি সমাজ, শিরক মুক্ত বেদাত মুক্ত সমাজ আল্লাহ পাক উপহার দিক, আমরা সকলেই কামনা করি। পরিশেষে আমি আমার ভাই বোনদেরকে আর একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা যেই আয়াতে কারিমাগুলো, যেই হাদিসগুলো বর্তমানে জুলুমের শিকার, মানে কোরআনে কারিমের অনেকগুলো আয়াতের অপব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে মুসলিম উম্মাকে শিরকের দিকে, বেদাতের দিকে ধাবিত করা হয়, সেই আয়াতে কারিমাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরে স্পষ্ট করে দিচ্ছি যে ভাই শুনেন, যে এই আয়াতে কারিমার এই ব্যাখ্যাটা বিকৃত ব্যাখ্যা, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা এটা সঠিক ব্যাখ্যা নয়। এখন যদি সমাজে এরকম কথা বলার আলেম না থাকতো, তাহলে তো ওই কোরআনে কারিমের আয়াতের বিকৃত ব্যাখ্যাই সমাজে চলতে থাকতো। আজকে দেখেন সুরাল মায়দার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমা দিয়ে এই দেশে ধর্ম ব্যবসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা জায়গায় এই আয়াত দিয়ে ধর্মের ব্যবসা চলে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতে কারিমার বিকৃত ব্যাখ্যা করে মানুষকে বোঝানো হয় যে দেখো আল্লাহ বলছে উসিলা ধরো, উসিলা ধরতে বলছে। তো উসিলা ধরা মানে আমাদের পীর সাহেব ধরো, তারপরে আমাদের দরবার ধরো, আমাদেরকে হাদিয়া তোহফা দাও, আমাদেরকে টাকা পয়সা দাও, এটাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নাউযুবিল্লাহ, কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে প্রত্যেকটা কোরআনে কারিমের তাফসির খুলে দেখেন, বলা আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করা, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সদাকা, এগুলো বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বলছেন। শুধু ফরজ ইবাদত করে বসে থাকিও না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই ওয়াতলুবু ইলাইহিল কুরবা বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইয়ারদিহি, যে তোমরা বেশি বেশি আমল করো, আল্লাহর আনুগত্য করো, যেগুলোর দ্বারা আল্লাহ রাজি খুশি হয়, এইরকম আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করো। কিন্তু এটাকে বিকৃত ব্যাখ্যা করে আজকে ধর্মীয় ব্যবসার কাজে লাগানো হচ্ছে। সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই কুনু মাআস সাদিকিন দিয়ে আমাদের দেশে ধর্ম ব্যবসা করা হয়। তিনজন সাহাবীর ঘটনা এখানে বর্ণনা করেছেন, যে তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই, ওই তিনজন সাহাবীকে আল্লাহ পাক নাম দিয়েছেন সাদিকিন। আল্লাহ পাক বলছেন কুনু মাআস সাদিকিন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদাররা, তোমরা এই তিনজন সাদিকিনের মতো তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ, ওই তিনজনের মতো হইতে বলছে। আর এখন এই আয়াতের বিকৃত ব্যাখ্যা করে ধর্ম ব্যবসা করা হয়। সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এই আয়াতও জুলুমের শিকার। এই আয়াত দিয়ে বর্তমানে অনেকে দলিল দেয়, দেখো আল্লাহ বলছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, ওয়া মান ইউদলিল, আল্লাহ যাকে হেদায়েত দেন না পালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, তার জন্য কোনো ওলি মুর্শিদ ফির সাহেব হুজুর খুঁজে পাবে না, নাউযুবিল্লাহ। এই 1400 বছরে যতগুলো কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, একটা তাফসীরেও কোন জায়গায় ওয়ালিয়্যান মুরশিদা আই ফিরান কামেলা এরকম কথা লেখা হয়নি। 1400 বছর পরে নতুন তাফসীর বলা হয়েছে, এখানে ওলি মানে ফির, মুর্শিদ মানে ফির, মুর্শিদ মানে এখানে আল্লাহ, ওয়ালি মানে এখানে আল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ যদি হেদায়েত না দিই তা আমি আল্লাহর মতো ওলি মুর্শিদ জমিনে আর দ্বিতীয়টা খুঁজে পাবো না। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম ওয়ালি, দেখবেন আল ওয়ালিয়্যু একটা আল্লাহর নাম আছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি, ইমানদারদের ওয়ালি, ওয়ালি হলেন আল্লাহ অভিভাবক। আরেকটা হলো মুর্শিদা, মুর্শিদ আল্লাহর 99 নামের মধ্যে দেখবেন মুর্শিদ একটা নাম আছে। আল্লাহ পাক মানুষকে রুশদ, সঠিক পথ, সিরাত মুস্তাকিমের পথ দেখান আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, মাইয়া দেহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালা, আল্লাহ যাকে হেদায়েত দেন দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারে না, আল্লাহ যদি হেদায়েত না দেন দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। এখানে আল্লাহ হলেন ওয়ালি, আল্লাহ হলেন মুর্শিদ, অথচ এই আয়াতে কারিমাকে বিকৃত ব্যাখ্যা করে বলা হয়েছে যে ওয়ালিয়্যাম মুর্শিদা মানে যে ফির সাহেবের কথা বলছে আল্লাহ কোরআন মাজিদে, নাউযুবিল্লাহ। এইভাবে দেখবেন অসংখ্য আয়াতে কারিমাকে আজকে বিকৃতভাবে উপস্থাপন করে করে মানুষকে প্রতারণা ধোকা দিয়ে শিরিক আর বেদাতের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওলামায়ে মদিনা পৃথিবীর বুকে টিকে থাকার কারণে এই কোরআন কারিমের বিকৃত ব্যাখ্যা দিলেও এটা ধরে ফেলা হচ্ছে। ওলামায়ে মদিনার থেকে আজ পর্যন্ত একটা আয়াতে কারিমার কোনো বিকৃত ব্যাখ্যা আসে নাই, কিন্তু অন্য যত ওলামায়ে বাংলাদেশ, ওলামায়ে ঢাকা, ওলামায়ে দিল্লি, ওলামায়ে কলকাতা, ওলামায়ে লাহোর, ওলামায়ে ইসলামাবাদ, ওলামায়ে দেওবন, ওলামায়ে বেরলভী, যত রকমের ওলামা আছে সব জায়গা থেকে কোরআন কারিমের বিকৃত ব্যাখ্যা আসছে। তারপরে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ব্যানার উপরে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ব্যানার উপরে, 5টি বুনিয়াদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি কি, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক নম্বর হলো যে এই কালেমা দুটির সাক্ষ্য দেওয়া, দুই নম্বর সালাত কায়েম করা, তিন নম্বর জাকাত আদায় করা, চার নম্বর সিয়াম পালন করা, পাঁচ নম্বর হজ করা। আজকে এই 5টাকে বাদ দিয়ে নতুন বের হয়েছে 6টা জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ হয়ে যায়। কয়টা জিনিস? এই যে 6টা জিনিস বাছাই করলো কে, কে বাছাই করছে? এই 6টা জিনিস কোন একজন মানুষ বাছাই করছে, আল্লাহ বাছাই করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করেন নাই। কোন একটা হাদিস, জাল হাদিসও পাবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টা জিনিসকে একসাথে একই হাদিসে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, এক নম্বর হলো শাহাদাতাইন, তারপরে এর সাথে আপনার একরামুল মুসলিমিন, এলমু যিকির, সহিনীয় তাবলীগ, আরো 4টা বাহিরের থেকে এনে সংযোজন করে 3টা মাইনাস 4টা প্লাস, এই প্লাস মাইনাসটা করলো কে? ওই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে, 4টা জিনিস, কিন্তু গুরুত্বপূর্ণ তো আরো আছে এরকম। এই 4টা বাছাই করে এনে ঢুকানো আর 3টাকে মাইনাস করে বাদ দেওয়া, এই প্লাস মাইনাসটা করছে কে? আজকে আমাকে আপনাকে এটা খুঁজে বাইর করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই, আমরা এর সাথে একমত। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল না করেন, যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন আলেম কেউ যদি করেন তাহলে আমরা এটার সাথে একমত হইতে পারি না। কেউ কেউ বলেন যে এটা মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার সিলেবাস তো যে কেউ মাদ্রাসার সিলেবাস তৈরি করতে পারে, মাদ্রাসার সিলেবাসের সাথে এটা করলে অসুবিধা নেই, এটা মাদ্রাসার সিলেবাস না। মাদ্রাসার সিলেবাস ভিন্ন জিনিস, মাদ্রাসার সিলেবাস হলো দিন শিখার জন্য। কিন্তু আমি ঘোষণা দিতে পারবো না যে এইভাবে ছয়টা জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ, এটা আল্লাহ এবং রাসুলের ব্যাপারে মিথ্যা আরোপ করা হবে। এভাবে ঘোষণা দেওয়ার অধিকার কারো নাই। আগে ওই পাঁচটা ঠিক রাখেন, ওই পাঁচটা শিখার জন্য আপনি এবার কারিকুলাম করেন, যে কোন কোন বই পড়াইলে নামাজ শিখা যাবে, কোন কোন বই পড়লে আপনার সিয়াম শিখবে, কোন কোন বই পড়লে কতদিন পড়লে কিভাবে পড়লে হজ শিখা যাবে, যাকাত শিখা যাবে, এটার নাম সিলেবাস। কিন্তু ওই পাঁচটার মধ্যে আপনি হাত দেওয়ার নাম সিলেবাস না, ওই পাঁচটার মধ্যে হাত দেওয়া যাবে না। পাঁচটার মধ্যে প্লাস মাইনাস করার অধিকার কারো নাই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমি মূল যে কথাটা বলতেছিলাম সেটি হলো আজকে এই দেশে আমি এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসার কেন প্রয়োজন এটার উপরে আলোকপাত করতে চাচ্ছি। আজকে এই বাংলাদেশে হাজার হাজার ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের আলহামদুলিল্লাহ অভাব নাই, কোরআন বিকৃতিরও অভাব নাই, কোরআনে কারিমের আয়াতকে বিকৃত হচ্ছে, হাদিস বিকৃত হচ্ছে, দিনের অসংখ্য বিষয় আজকে বিকৃত হচ্ছে, ওয়াজ মাহফিলে বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান হচ্ছে ঘন্টার পর ঘন্টা, কোটি কোটি টাকা মিথ্যার বয়ানের জন্য খরচ হচ্ছে এই দেশের মানুষের। এই জন্যই আজকে প্রয়োজন এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসা, যেখানে ওলামায়ে মদিনার মানহাজে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ, যারা সমস্ত শেরেক এবং বেদাতের বিরুদ্ধে থাকবে, তাওহীদ এবং সুন্নতের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। আল্লাহ পাক এই ভাইয়ের নিয়াতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখুন। আমিন। আমাদের সকলের জন্য এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক সদাকায়ে জারিয়ার ব্যবস্থা করে দিন। আমিন। আমাদের সবাইকে এক একজন এই মাদ্রাসার খাদেম বানিয়ে দিন। আমিন। সবাই যেন সবার অঙ্গন থেকে এই মাদ্রাসার খেদমত করতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই মাদ্রাসাটা যেন এই অঞ্চলের শেরেক বেদাতের উৎখাতকারী, তাওহীদ সুন্নতের প্রতিষ্ঠাকারী হিসেবে প্রতিষ্ঠা হয় আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।